نعم الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أجاء شل لنبض حديث كتاب الأربعين النووية إمام نووي لكده كتاب التو حديث ويدكي قشان وبالله لا تغضب عن أبي هريرة رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب رواه البخاري أبو هريرة تعينا مودكي عبد الرحمن بن الصخر الدوسي حاتي جريم مدي زي بصنكي غزو خيبرية هي بصر إسلام أيني مسلمان بني توي تعرف المدى رسول الله صلى الله عليه وسلم رخاص ما نشوف قاية خود يا رسول الله مرة وصية قرم النبي صلى الله عليه وسلم ترى جواب ددي ما نشر جواب ددي لا تغضب قشانوش يعني خونا حالة ما دي قشة ورده وطمة ده قشانوش قشة إذا دفلا قشة تباسي زاوي قشة لا يدتو لعيوث فردنا مرارا ما نشي بربر سؤال قدي يا رسول الله مره وصيوت قدو انفر مطر قال لا تغضب قشانوش انقو عمتو فصل الله يا رسول الله ما له وصيت قال ان قال لا تغضب ان غشنوش ان بربر سؤال قال اكل جوابتي طيب انا بوزادكي غشا نونن يان دور بالا صفات انسان الله غشا فاني قدي بيلي غشا اوتو مازي يبقى هو ديكي عليه مدى الحلم يبقى بقول سيد الاخلاق اخلاق زي دوناسي دنيا مازي اي نور صدق يبقى وراء خلقني تقشى اودي اي قشى الزرية تمام غلط بكون ايدي قشى الزرية بيدي سادي فلا قشى الزرية معنى شكرا خالي فلا قشى الزرية وان باكت قشى الزرية خجة دي فلا قشى الزرية قال دي فلا قشى الزرية قال نوشي سيدو جاكوي قشى الزرية قال تو كيوهي خويني هذا قشى الزرية معنى قشى الزرية خجة دي فلا قشى الزرية سبحان الله هذا الله انسان رب الشيطان نورم فاتحوت গুষ্ট মাদে শৈতান বলে জন বলে মানুষের সকল মা দেখি তার মন তো ফসি দিয়ে দেয় তো শৈতানরে হদ দে খনসি যে তোমারা ইনসানরে কবজা করি ভালো দে ইয়া খনসি জানা খনা সদে ইনসান যে তিনি গুসব সদে ইনসানর আরো বল দুল ভাই বল দুল করি হলে তারা খেলাই ফেলেছে মনে করি ভাই তাহলে ইনসান গা মাদের শতান গড়ে দি জিনে ভাবত দু শতান গড়ে দি বলে বেশি খুশি বেশি গুসাত ইন্দিল্লা নাফা করবে তোমার এনার গুসা করে দিবা আল্লাহ হাসিও না ফসন ইন্দিল্লা বন্ধ করল হাসিও না ফসন ইন্দিল্লা শৈতান আল্লাহ বেশি মাহবুব গুসাইবা আল্লাহ পছন্দ করে তো এই শৈতানে পছন্দ করে গুসাতটু বাঁচি পারলে মানুষই বা দর রাহমত মতো আছে আর গুসাতটু বাঁচি জঙ্গই ইয়ান একখান দর বালা মাহবুব সিজ আল্লাহ হাসিও মানুষের হাসিও তাহলে গুসাতে পানি করে ফেললে সুবহান আল্লাহ মানুষই বদ্র বালা মানুষ বুসওয়ালা মানুষ না ফাইবা গুসাতে পানি করে দিবে হতো বুসওয়ালা মানুষই বদ্রে মানুষের কী হতো ঠান্ডা হতো এগুলা তাল্লা আল্লাহ আদা গুসাতো বাসক হামেশা দেমাক সদা কোক শৈতানত বাসক আল্লাহ আলম সাল্লাহ মোহাম্মদ আলী সাহেব সাল্লাহ